بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه إلى يوم الدين، أما بعد. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا، وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون. الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون. الله مكروبني يبامهم إيمان بمستقنا بدل واحد بونته كم بيه منافق منافق واحد كتم ينني منافق إيمان بميهن بدل واحد بونته أهار من بني خليم منا هو كايم نا إكو با بايك أهار منا كي مؤمنون نه دين وإذا خلو إلى شياطين دين أميهم شيطان تك أميهم إكو هري واحد شيطان تك أمي بونني أميهم কাফারুন আমি হুঙ্গে আসলু রাট্টি হিবেকেন উলে আমি আসলু আমি হুঙ্গে রহমত তেরি কাফারুন কাফারুন গে গাদা দাহে তো মিবুনা নি কিকে কালু ইন্না মাকু আসলু হারমানি কাইম না হে গায় আসলু হারমানা হারমানি কাইম না হে গায় ইন্না ইন্না মা নাহনু মুস্তাহজিউন আহরমেন এ মুমিনুন না এককং আসলু এমি হুনা এককং মাজা কং এমনা ফুরাসার কল্লা উলু নি আসলু ফুরাসার কল্লাম বেগেনে এমি হুনা এককং মি উলু এমি হুনা মাজা কল্লাম বেগেনে হাকিকাতু গা হারমানি কাইম না হে গায় মি মুনাফিকুন মি মি হুন কান্তা ए फायदा वा कोळकं अब दुस्ति बेनी फायदा वा कोळक अळगोंड मंगे तेरेम वस लक ए फायदा वा बावतु के मिहुं अब फेने फायदा वा कोळक एवरेम हग्गु नूनस एनंग ए बेंगे मिसाल का हग्गा की मिगोइन नूं कं एकम को ए कोळ मिसाल का फायसा कोळ लिबेति नोत ए नूं वस एचिंग एना लिबेति वे कोळंग एना तबाव गें दनी हम एंगी हुरे मी हग्गु नूं कं बातिलु कं एना एंगे हाल एना ए দুনিয়াবি ফায়দা কোলা কল লেবিগেন গেদানি দুনিয়াবি গতং এনাং এলিবে ফায়দা কোলা দিমা এনা এলিবেগেন দানি আলগান বেঙ্গে তেরেন হাম রীতিকো ফেন্না মানজারেম মি হুরিহা বেফুলনাস ফেনিগেন দান এক মানে কি এনা গি হিতা কুনেতে ঈমান কামগে জাররেবস ঈমান কামগে জাররেন হুরি নামাস একং এ গতকং এনা নুকুরান এনা এদানি দুনিয়াবি এদুমা ফায়সা আদি বাইফার কুফুরগে বাস্তাব বেসে বাবুনে তি হাগগো কামগে বিয়ে সাহারম নু দানামে তি কাহারম বেনমানি ফায়সা কোলে ফায়দা ওয়াকুল করে হারমে লেবেন খুদ দুলুম বসে বাবুনে বনা ফাতি মি হলন কাম পাতুন আড় বসে হ্যাঁ ফাউল আলু গন হারমেন দানি কমস ফায়দা ইলিবে কোলা কাহ এই দুনিয়া বি মাদি মাদিয়া তাম মি তাবাবে নি এরা মাদিয়া তাম মি তাবাবে নি রূহানিয়া তাকেন না তাবায়েন নু হাইয়াত ওয়া এরা কা মাদিয়া মাদিয়া তাং এনা তাবাওয়ান এলো না ফেন দুনিয়া বি গতম ফায়দা লিবেন হুরি এচকাং এনা দানি আখিরাত গ আল্লাহ দেবা সওয়াব কা দিমারকাং এনা বেন মেন নু মেদা এম মি মুনাফিকুন গামালেন এমি হুন্দান আবদস ফায়দা ওয়া কোলাকা মুসলিম এমি হাঙ্গুরামেন বড়া গনওয়া হিন্দু গনিমাতান ইপ্পাওয়াগে মুসলিম বড়া গনওয়া হিন্দু এমি হুন গদানি মুমিনু গাতা গোসিম বনি কিকে আহরম কারিম না হুগে ওয়ানি আহরম ফাহাতু গতি বি কাইমা দুয়া কো দেরে এহেজ বালি মি হুন গে কান্তাত বলহট্টা দে মি কাহলা বহনাতাম মি দাকানি মুমিনু গনিমা হিফায়ং আমা এগেন এচলি বেতো কাফারুন কোলা মাদদ লি বেহেন কাফারুন গা দাওয়া হেন দে মিহুন গস কাফারুন কোল আহার মাসলু এ মিহুন নায়ক মে উলানি মিহুন মাজা গজ জসুন কোল্লাশ আসলু হার মানে কাইম নায়ক মি দে কোলক কেন এ মিহুন না বেগতুন এ মিহুন মুজাবজাবিনা বাইন দালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা এ মিহুন কি দে কোলক কেন এ মিহুন মি কোলক আসনু মি কোলক আসনু কাফারুন কোলক আসনু মুসলিম কোলক আসনু এ মিহুন নামাজ কুরআন নামাজ বরাবর কুরআন ওয়াইদা কামু ইলা সালাতি কামু কুসাল আল্লাহ কোরআন মিহুন নামাজ তিদওয়া হেন তিদওয়ান কান্নিক কামায়ক মিহার হাঁদাম বাহটন জিহে মি বরাবর পয়েন্টে মি নামাদু কান্নিক কামায় কুতি বেগেন কুরুম এই মুনাফিকুন গে আমালে এম বেগেন আল্লাহ সুবহানাহু তাআলা কি কুরআন গে ওয়াহি কুরবানি ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা এমি হুন নামাদ তেদুয়া হিন্দু তেদুয়ানি কান্নিক কামায় হুগে নামাদ এম কান্নিক কামায় কু আলগন মে গেতিরেন গে ফেনে হামে কানি হাতার রাখ কই কল্লমুগে মাকসাদ উগে আস নিত্তালা আলা হাদাত বাবর মি এবস কহলে ফরওয়াতের কামে নহরে নামাদ উগে হারাকাত তা কোন হরে ফরওয়াতের কামে আইন নাগার সম এবস ওয়াইগ এবস নেতি রুকুয়া দায়র সাজিদা দায়র আইবস কই গতা মি হেমবস বাবা ফান মি হেমবস বাবা ফান মি আঙ্গা ফুর গতেন নু মি মুনি মানা কই গই মি এনা বেন মেন নামাদ ঘর কাতে বিসাঙ্গল পুরা এগতাং এবা নামাদ করে বাবর মি হলো নবে দেখেম এমি হুঙ্গে নামাদ এতে দুমানি খান্নিক কামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কুরআন গামে কুরআন ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাদ কুরআন হুন হালাক উট নামাদ কুরআন হুন নামাদ কুরআন হুন হালাক উট ফাওয়াইলুল লিল মুসাল্লিন নামাদ কুরআন হুন হালাক উট নরকাগে ওয়াইলু বহটে নামাদ কুরআন হুন তুঙ্গত কা নামাদ কুরআন ফাতুম বায়ান কুরআন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম عن صلاتهم ساهون امیہن کی نماز غافل وتی بے نماز قران الذين هم يراؤون امیہن دیکھن طریقہ میں گتن نماز قران امیہن کی ہم وے امیہن اللہ سبحانہ و تعالی ثواب دے بو کے بدلو گا نرکہ کا عذاب نماز دے کرے ایمے بہنگے نماز قران دی ہم کم میہ کس ورگن ولی بہن کم وسے بہنگے ہم کورین الگون میں بیان کرے فدا لا الہ الا اللہ ذلن کیف کم میہ کس ورگن ولی بہ فدا نماز قران ہم کم میہ کس ورگن ولی بہن تو تی نماز قران می ہننا اللہ سبحانہ تعالی نرکہ کے وائر لے ویواہ کا قران کے بیان کرے بان ایک ہی بہن ای می ہن نماز غافل وگن تی نماز قران تی منافق می ہن منافق کو تن نماز قران تی اے منافقوں کے نماز وس کرے اے با اے کما کوئی ہن نماز کرا گوئیں میں اللہ بیان کروانی وا اذا قاموا الى الصلاه قاموا قصالا اے ہن نماز تے دوار تے دوانی غافل کما ہو گئے کنک کما ہو گئے نماز تے دوانی اے ما الگوں نماز قران قرا ایر خشوع اتری کم باٹنگ رے جی نماز کو خشوع اتری کم نتے جی نماز کے اے وس ثوابن اللہ ربان نماز قرا ایر اے نماز سارے کم ہنگوتی نو با تن ایک گمی سارے کم نو با amal ta hege terega hibba wagan namaz kuna hunda namaz ge besawabe nulibe namaz kura be seyo kan ta ge higgen kulen ji ani suwaru ge terega allah subhanahu wa taala badu sitan arwan ji he namaz kura ayo timan allah kura namaz ke mi abadu se evat ibadat ge khial ta hita ge bahattan ji he namaz kura ayo nubay be khial ge nes ke nuan ge ne anneira shaytana adi gadakamun vedyas gadakamun mes neren ji he ne khial hita teren gadakamun mes ا منافقون گے عمل تم میر منافقون کم قران کان تک قران گوی کری دو ایمی ہن گے بہن علامات چلون بیان کریم ایمی ہن واہ کا دکنیا دوگو ہدان امانات وی وجیاں خیانت تری وان ادی نوبا ادی بیک ارار مجیا نوبا ہڈی ہتر چی دلن بیر قران ایمی جے گو تک کان تک قران ہن کی منافقون دے منافقون اب بہ گے وعدے دے بیک منافقون بہ گے اب دے ابے کی ای عملی منافق عملی گو تو منافق ان ابے کی اعتقادی منافق دین نرکہ کے دمی ہننا نے بے کی اعتقادی منافق نرکہ کے دمی ہننا نے بے کی اعتقادی منافق عملی منافق نرکہ کے دمی نوتی بے نے عملی منافق نہ کہ منافقوں کے عمل قرامی ہوں مثال کا بے فارن دو گہ دمی ہوں پاک بے منا ذکر دو گہ دامی ہوں ہمیں گوتا نبہ ہڈی اترچی کی آمی ہوں امانت وجیا خیانت تیری وامی ہوں مکہل میس میں ہوں وعدا وعد اخلفا دی وعدا وعد وعد وجیا خلاف وس وامی ہوں ہتر قندہ بیر روایت تک میں تینے ای اذا حدث کذبا واقعی دکا فیہ دو گھدا نے وعدا وعد اخلف وعد وجیا خلاف وانے وعدا خلاف وانے وعدا تو من خان ادی امانت وجیا خیانت تیری وانے ادی بخاری کی ہندی روایت کی میانی اننی ہتر ونا کم بیان کو فئی و اذا خاصم فجر ارارم وجیا انا ہڈی تو رچ کی ان اگا می عملی منافق ایکم کو ار روایت کی با رسول اللہ صلی اللہ علیہ وسلم فرمایا می ہتر کنتن می ہگے کی باگ می ہتر کنتن ایک کو وجے کم گونیا ای خالص منافق کی خالص منافق کی ہتر کنتا می کو انا دوگو واکے دکنیا ہوس دوگو ہدانی ای می کو وعد وجہ نے خلاف ہوئے امانت وجہ خیانت تری اس وے با ادی بایکا ارارم ونیا ہڈی ہتر اچ اسے با کیا می ہتر کنتم می ہے کی با ایم می ہے کی با گرجیا اے نے کی خالص منافق رسول اللہ صلی اللہ علیہ وسلم پر قران ایکم کو مثال کہ می ہے کی با گوری می گم بای صفتا اورجیا نے کی عملی منافق ہیں عملی کو تم منافق ہیں نے کی اے نے اللہ سبحانہ وتعالیٰ قیامت دہو کا نرکہ کا عذاب دیوان ایکم کو ابدو گا ابدا کا نرکہ پینا دیمی نوننا اینا مومن کے گتو کا ہورے مروجیا اینا گے عملو کے عذاب اللہ قیامت دہو کا دیوان ایکم کو قیامت دہو نرکہ کے نہ دیمی نوننا ایکم کو اعتقادی منافق ایمی ہن کی نرکہ کے میں اڈی کے تی بیمی ہن ای بیر فرن ایمان کن فال کن اتر فرن کفر فروامی اترفرون کفر فروامیو ایک طریق دان مثال کا بیرفرون اسلام نہ کیا ہے کم کو اترفرون امینا لوبی وانی کافرون دیکھے اے نہ بین وانی کافرون کے گوئی میتانگا با مثال کا دیوی راج دیوی راج کے مثال کا ایم ایم بنانی دعوا کرنے مسلم نے ہوری ہے میں نکی ایک کم کو دیوی راج کے فردوں کے تیرے مثال کا میہ کو اے نہ نے دے اسلام دین کے ایوس حکم میتانگا اوننا اسلام دین کے ایوس اخلاق میتانگا اوننا کے نہ نے دے اے نہ کی ہتگی میوتی می راجے کے اونن جی ہن یورپ کے تہذیب ہے ایم وجہ اے نہ کی وسے اعتقادی منافق ہندا بارتا ইতিকাদি মুনাফিকিন এনাকি একিবে এনা ইসলাম দিনগ হুরিহা কাম কান নুরুহেফা এনাকে হিতুগে এনি কাফার কাম ফরওয়া ফাগি গাতুয়া কাফারুনা লোবি এমিহুগে গোইত্তান ইসলাম উইতামাগা ফেতো ফাতুরান এনা এনি হিতুগে ফরওয়াফা এ কামগো বেয়ের ফরুন এনাই ফাল করেন ইসলাম কাম এনা কি সেই ইতিকাদি মুনাফিক এবং আলগন বং হামসিদা লাফজিগত মা নাগা গনওয়ান ইতিকাদি মুনাফিক কবানি হাম কুফরু এতরে আল্লাহ কাফিরুন ফরওয়াফা বেয়ের ফরুন ঈমান কা এনো ইয়া গুলে বেয়ার কান তত্তং এ বাহুরি এ এক মচ্চা গিয়াস করে বেন দেমমে মি দেননে সিফাস এইয়ে সামা ইতিকাদি মুনাফিকুন গা সিফায়ে اما اعتقادي منافق الله لباف النركاك اما ديك امي هنا بيوت الله قرباني ان المنافقين في الدرك الاسفل من النار منافق واهن كره النركاك امي اديك نركاك امي اديك الله امي هم بناني احرم امي هنا جسون كلي هي جسون كلي الله قرباني الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون هيك الله من جسون قران الله من جسون قران আল্লাহ ইউনা জেসং কি নামি কোরবানি ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন আমি হুম আদি নুলাফা কান্তাত্তাহুগে তেরিয়া নুবাহা কান্তাত্তাহু তেরে ফাফাতাহু তেরিয়াং এবে আমি হুম দুব্বালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল্লাহ ইউনা জেসং কোরমা এই আমি হুম হাইগত কবালা কি হ্যাঁ বড় মালিয়গ্গে জেহি ফায়তিবি হাম মিয়া দুমার ওয়ারং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাদফাদা আযাব গতরেং আমি হুম এবারাদ করে গাদফাদা আযাব কি হ্যাঁ বড় মালিয়গ্গে জেহি ফায়তিবি এবং আল্লাহ হাইগত কে আমি হুম না জেসং কোরবানি আমি হুম মুমিন না জেসং কোরিমা এগে মিগ আসল মানে কয় মুমিনুনা মিমি হুম মি ফুরাসার কো জেসং কুরানি জেসং কুরিমা এগে ওয়াবায়া এগে আযাব আল্লাহ মিলাবানি কম বাইগ মাচ মি বামি হুম মাচ লেব্বি মা হাইগত কো মিমি হুম মুসলিমা জেসং কো গেন আমিল্লা নাফসু তাকে তিহালা কুরানি মুমিনুনা ফুরাসার কো গেন মুমিনুনা জেসং কো গেন হাইগত কো আমিল্লা নাফসু তাকে তিহালা কুরানি উলাইকাল লাযিনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়ামা কানু মুহতাদিন উলাইক আল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা আমিনা কে হিদায়াত দীফা হিদায়াত বিকালাফা মাগফুরাতুন গানালিমি হুননে এ মুনাফিকুন নাকি হিদায়াত বিকালাফা এগ বদলুগা মাগফুরাতুন গানালিমি হুননে ফামা রাবিহাত তিজারাতুহুম আমিহুন কে বিয়াফারিকুন এবস ফায়দা আমিহুন কা নকুরিয়ে ওয়ামা কানু মুহতাদিন আদি এবা আমিহুন নাকি হিদায়াত লিবিগান ওয়াবাই ফামগা নুইয়ে مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلماته لا يبصرون مثلهم أمي هنگا مثالك دن الله مثال تم جسواني إبا أمي هنگا قروانو كي بحر تفاعت مثال تن الله جسوا فأميس تكون نفسنا دي بمتكا ميس تكون قد ميهكو اچب بيان كوريس ميه بيكو كوريماتي كي اچب بيان كوريس ميس تكون نفرا فسيهم وسنه اسلوب مي ورا فسيهم وسنه غتم مي مثال تب بيان كوريس ورفسيهن سيكون تكوننا اهن كما الله سبحانه وتعالى مثال تجساه بحر كيرت قرآن ورقنا مثال تا اهن الله سبحانه وتعالى مثال مثلهم اهن مثال كي كمثل الذي استوقد نار الفان عندن ميهك مثال كي الفان عند جهائن ميهك مثال كي فلما أضاءت ما حوله دن الفان عندن الفان عندن وراغ با هرهاتن الكف في هندو الفان عندن ريغن ريغن دك ميهك ميهر الفان عندن اندالي بودو بودو الفان عندن روكلي روكلي ما وراغ با هري حساب علي وگن دانتا انو وان علي وگن ديا باغوتوغا اي الين هينغان تي بي ميهون گه فنون الله سبحانه وتعالى گن دي دن گن دي ما الفان عندن گوس فادا قران تا আলিফা গানো গেস ফায়দা দেন কুরআন এ রাখা মের আলিফা গানো গে ফায়দা কে আলিকদ দিন আলিকদ আলিকদ দিন বাগুতুগা মিহা গে ললুগে ফেনম মি দিয়া দেন দেন মান কি দেন আলিফা গানো হুরমে কেনে তুমি কেরুম এ হাম হাম বিয়ে হিসাব এবে আল্লাহ কর মাসালহুম এমি হুম গে মিসাল কি কামাসালিল লাযী ইস্তাওকাদা নারা আলিফা গানো জাহা গে মিহা গে মিসাল কি ফালাম্মা আদাআত মা হাওলাহু কমিয়া কাসি আলিফা গানো গে বরহা গে বা হুরিয়াত নং আলিকদ ফিহিন্দু যাহাবাল্লাহু বিনুরিহিম আল্লাহ সুবহানাহু তাআলা এমি হুম গে ফেনুম গে দেবিয়ে লুগে ফেনুং গে দেবিয়ে ওয়াতারাকাহুম ফি যুলুমাতিল্লাহ ইয়াবসুন আদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবামি হুন দুকো লেবিয়ে আন্দিরি কামুগে তেরিয়ান নুফেন্না গোতা আমি হুন লুলান নুফেন্না গোতা আন্দিরি কামুগে তেরিয়ান এবামি হুন দুকো লেবিয়ে সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন আমি হুনকি বীর মাম্মান আন্দিরি বাইকে বীর মাম্মান কানু বাইকে আমি হুনকি ফাহুম লা ইয়ারজুন আমি হুন আমরা দীনাকান নানানে দীনান আমরা রুজুয়া নওয়ানে এবামি হুন দেন আনে মিসাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করাবানি দেন এ মিসাল ইরাদ করে ওয়া মাদাম আমি আর দেন সওয়াল ফোরাম গে কানতা আমাদের বলি এটা ফোন আছে বাদ দেওয়া না, এখন দেওয়া না থাকুক, আকম মেরা কতে আকম মেরা কতে নাগাকানে হাতার তানে রাসূলুল্লাহ নামাদুগ হাতার তানেগে রাসূলুল্লাহ আইনেঙ্গে হাতার তান ফিয়া এহেন তানেক আইন নাগাকে নোয়া কার নামাদু আসর নামাদে কামা মিহি করে কার নামাদ কার নামাদ কমে তাকু বিরগ আইন নাগান জে হে তো সুয়ালে কি আ তিওর রাঙ্গা সুয়ালে কার নামাদুগ কমে রাকোতে কমে তাকু বিরগ আইন নেঙ্গে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাবিত এন্নু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর কার নামাদুগ কমে তাকু বিরকাম মিয়া আইন নেগু মিয়া আরামাদে পরে কমে তাকু বিরকাম আইন নেগু এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আর সাবিত এন্নু একামাকু একান সাবিত মাঙ্গলর রাসূল নবী আব্দুল্লাহ ইবনে ওমর কে কিবা মাঙ্গলর রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর কে কিবা আদি ওমর কে ফান কে কিবা মে সাবিত এম বিমা এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবিত নহে বাই মিহুন আতেন নুনাগে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাবিত নুয়াতিবে বাই মিহুন আইন নাগে এই আসহাবে কালু কি মেন সাবিত ওয়াতিবে এম বিমা মিতাঙ্গ আলগণ দেখে গতু কি এম মে রাঙ্গাল গতা কি আইন নেগুং কমমে তাকবীরাকা কমমে তাকবীরাকা আইন নেগুং এগে সাবাবা কি কবা সাবাবা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি মেন সাবিত নুয়ে একটা মাকে কালি ফান কি বেন একটা মাকে এবস ইনকার নেই সাবিত ওয়াকা এখন নকুরব্বু মাকান নেই এহেমি মা আসহাবে কালে কুরব্বাফি কুরব্বিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বেন ইফাদা কামাকা ইনকার সাবিত নুয়া কামু গবন্যা আলগুন দেখে গতো কুরবে নে কান্ত এমা কমমে তাকবীরাকান আইন নেগুন আলগুন দেখে গতো কে মেরা গালি দেন নুনে গিয়াস মাসসেরে নে নুনা গামি হবে সুলে বেয়াবার আ দেবেন সুবাস ঈসা খান মারবেজ্জে খামা বনে ফিয়া নাকি আকিদা বেশ নুবা ঈসা খান মারবেজ্জে খামা ইতিকাদ গফি মিহা নাকি আকিদা বেশ নুবা সাবা কি রাসূলুল্লাহ গুরকিদ গুরওয়ানুম বেশ সাবিত ঈসা খান মারনুয়াকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতাওয়াতির হাদিস মুতাওয়াতির হাদিস কি এই এবস মিয়াকা ইনকার করুমগা হুদ্দা লিবিগে নুয়া হাদিস মুতাওয়াতির এতা বায়া করিবা কফফাবা হাদিস আমি কেন মুতাওয়াতির মুতাওয়াতির কো সাবিত ঈসাকে ফান পাহু জামানুগা বড়া গন্নমানকা এই আদি কিয়ামত কো আলামত তা হুতন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ান করে ঈসাকে ফান বড়া গন্নমানকা এজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসাকে ফান সলিবান নেঙ্গেবিরু দেন সলিমাস সেন এতাঙ্গা বারকিনা মিহু কবুল করে কে ফান সলিবান নু নেঙ্গেবেকা আল্লাহ ওয়ালাকিন শুব্বিহা লাহুম আল্লাহ কুরআন গায় করে মানে আল্লাহ ঈসাকে ফান ওয়াত্তার গে মিহা কো এতানা লেবি এজ আনক আল্লাহ কুরকিত গান বাহি করানি মামা সলাবু ওয়া মা কাতালুহু ইয়াকিনা বার রাফাহু আল্লাহু ইলাই এমি হনকে একাদে মা সলিব কবে সুনঙ্গেবে আদি গাতুলে বেস নকরেবে আদি কিয়ং হে আল্লাহ তাআলা কালাং হযরতং উডাং কালিফান উপর লেবি কি কুরআন গো দানক সরিহা সরিহা সুন্নাতু বাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রাসূল তকম সাবিত ঈসা গে ফান ফাহু জামানু গ বড়া গান নান কামা এই দিমিশকু গহরি মিসকিতে কে মুন্নার কারে মিহারু সে মুন্না দিমিশকু কুদিন আলগন মেঙ্গা তো আলগন না কুকি এবং গুলো জিনিস কুদি মিহার শুনে এবার এমন নার এবার হাটে তাঙ্গা এমন নার গে দিয়ে ফে ইন্দে বড় গা ঈসা ফান ফা বা ডা না মিতা নাশে কমে কাজ ঈসা ফান ওয়াডা গান না লেখা ইনকার ন করবে না মুসলিমাকা এবস মুসলিমাকা ইনকার ন করবে না কফিয়া নাকি ইমান কামা দেতে রে শাক্কু ইনকার কফিয়া দেন তবি মারকম মারবিয়ে বনা দালিলে গেনে দালিলে ঈসা ফান তবি মারকম মারবে যে কামা দালিলে গেনে ইয়া খিলাফাত দালিল তঙ্গা সঙ্গের কিনে ঈসা ফান মারবি কামা দালিল দাক্কানি ফুরতাম ঈসা ফান মার নোয়া কামা মুতাওয়াতির হাদিস ফুরতাম ঈসা ফান ইন্নবি এমমে ফুরতাম উডুগা একরি ফান এবে ইন্নবি কারি ফান এবে ইন্নবি এমমে ফুরতাম উডুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাগুত জেস জেহি ওয়াডা গাতম ঈসা ফান মালায়েকাতে গে দেফিয়া ফুলুগে এহিগা ওয়াডা গন্না নবী মাচ্চা এই দিমিশকুগে এ মুন্নার কারি ওয়াডা গন্না এর দাজ্জাল হুনা নাস মুলি দুনিয়া কে ফিতনা ফাতুরা আগে দাজ্জাল এনা এত বায়া কুতা বা না দাজ্জাল এমি ফরতাম হা কুরআন ঈসা ফান কুরবানি দাজ্জাল দাজ্জাল গাতুল কুরআন ঈসা ফান দাজ্জাল গাতু কুরআন বা এমি দাজ্জাল আন্নান কাম আবেসে বা ইনকার করে বা এমি কাম কো ইয়াতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমর করে বা ফাহুয়াত তাহিয়াতু গাস দাজ্জাল ওয়া ফিতনা ইসলাম বা দুয়া কুরআন ফাহুয়াত তাহিয়াতু গাস দাজ্জাল কে ফিতনা ইসলাম কুরমা দানিক সরি হাদিস সাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবী কাম গা তামিমুদ দারি রাদিয়াল্লাহু আনহু কাদি ফান দেখি ওয়াডা গেনে দাজ্জাল কমিয়াকাস ঈসা গফান ওয়াডা গন্নওয়ান কামা মুসলিম গ ইতিকাদ অন্নন জি হে নাই ফাহু জামানু গ কিয়ামত কিয়ামত গ বড়তি আলামত তা হুতরে আলামাত এ ঈসা গফান ওয়াডা গাতু হ্যাঁ ആയി നിയസ്വർണ്ണങ്ങളെ സുവാല് ഞാറുനെ ഇഷീൻ്റെ ഇതിൻ്റെ നിതുനീമ നുകെല്ലേനക്കമ ഗിനവേക്കനും വിതാള വന്നു ഇഷീനെ ഇതിൻ്റെ അസ്ലു നിഞ്ചക്ക് ഉളു ഗെല്ലേ എച്ചെന്നു നിധിയക ജാതക ഉളുലെന്നു ഗെല്ലെ ഏ ഉളു ഗെല്ലേ കന്തകമ്മി ഒന്നി ദോറം കുറെ ദോറക്കും തൊബി എച്ചെൻ നിക്കുത്തും തൊബി കൊത്തും എനിക്കുന്ന എച്ചെൻ നിക്കുജിയ ഉളു ഗെല്ലേ നിതുമക്കു ഏക ജാതക ഉളുലെന്നു ഗെല്ലേ ഏക ജാതക ഉളു ഗെല്ലേന നമ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം ഗെല്ലേന ഉളു ഖലീഫാൻ അവഹറഫുൽ ലെപ്പിയസ് ഖലീഫാൻ ഉളുലെന്നു ഗെല്ലേ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം ഏക ഖലീഫാന ഖാസകമ ഏ സബബക്കി കിവേ ഏക സബബൈ ബയാൻ കുറവ ഏക ഖലീഫാൻ വിദാളവനി തിമം ഖലീഫാന ഗെല്ലോലേ നിദനി ഹിതെന്നു നിദയ ഇമ കലിഫാനക ലോലേ നിദനി ഹിതെന്നു നിദ എമ കലിഫാന എങ്ങേന കാരിയ മിഹക അയസ് കാരിയ മിഹക ഉണച കലിഫാനക ജിസ്മ ഫുളും കമ വിയസ് ജിസ്മ ഫുള കമ വിയസ് എ കലിഫാന ഇഹ്സാസ് വാൻ എമ ഏഗെ ഗെബ എങ്ങേ നിദുമുഗെ അസ്ലു വുളു ഗെല്ലേ കമെ കമുക ലൈഫ മിവനി ദെദറും കുര ദറക്കും എച്ചൻ നികുതുംഗെ ഇഹ്തിമാൽ ഓതി ദെദറും കുര ദറക്കും എച്ചൻ നികുതുംഗെ ഇഹ്തിമാൽ ഓതിമ വുളു ഗെല്ലേ കമുക മെന്നുത അതിമാഗെ ഐ ജിൻസി ഗുണമനുക ജഹിദാന കമുക ഇഹ്തിമാൽ ഓതിമ ഇമുൻ ഹുറഹക്കാനുല എ നിധിഗന എങ്ങനെ തകമ്മ കമ കുറവുണസ് എമ എ ഇഹ്തിമാൽ ഇനിമാസ്ലു നിധി ഉലുഗല്ലെ കമ കമുഗ ലൈഫമി ഒതി എം വെഗ മി ഒതി വ്രഗസ് ഫറ രംഗളൻ ഹമജഹിഗൻ ഇദെ നിസാരക കുട കുട നിധി കൊള കൊണ്ട് നിദുനി നിയ കുനി ദജ്ജക ഉലുല നുഗല്ലേന എകമ ലെങ്ങിഗൻ ഇദെ നിദാസിയ ഗല്ലേന നുലെങ്ങി ബോഡകകു ഹദയഗ മിസാലക മിഹക മിസ്കിതുക ഇന്ദ നിദജ്ജക ഉലുല നുഗല്ലേന കമേഗൻ എബൈ ദലീൽ തർബസ് മിസാലക എ അസ്സാബിയക റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം ഇഷാ നമാദു ലസ്കുറവ്വാറേറെ ഇഷാ നമാദു റസൂലുള്ളാഹി സ്വല്ലം വറഗ്ഗിന റേറെ വയറേറെ ലസ്കുറവ്വ വറഫഹ ഐ സുന്നത്തെൻ ഐ ഇഷാ നമാദു എകമക ബംഗെ ഗോവൻ ജിഹേന വഗുത ബംഗെ ഗോയാഫ വയറേറെ ലസ്കൊന്നു റസൂലുള്ളാഹി ഹദീസ് കുറവനി ലൗല അന്ന ശുഖ അല ഉമ്മതി ലഅമർതു ബിതഅഖീറിൽ ഇഷാ ഇമാം ഖലീഫാന ഉമ്മതിക മീഹുന്ന ഉന്തഗു കമക്കമുക നുവാ നമ ഇഷാ നമാദു രേഗണ്ട ഫസ്കുറുമൻ അമർകുറവ്വീമുയ ഐ ഫസ്കൊക്കുറീമ മായ്വേവ ഐ ദമു നമാദുക വഗുത കയാരി കൊക്കുറീമ മായ്വേവ ഇഷാ നമാദ് ദെങ്കി ഖലീഫാന ഇഷാ നമാദ് ബൈദരെ ലസ്കുറവ്വാ രേരെ കല അസ്സാബിയ കല മിസ്കിതുക തിബ്ബവാഗ മിഹൻ തിബ്ബവാഗ ഇബ തായ ജിഹേവരൻ ഇബ അവഹറഫുള്ളപ്പ ഏകൊത്ത ദെൻ റസൂലുള്ളാഹി സ്വല്ലം വടാഗന്നൈ മൈബേ കല വുദൂനു കൊമലു നമാദ് ഫട്ടവനി വുദൂനു കൊ ഏ ഖലീഫാന ഇച്ച കേസ് വിദാളെന്നുവേ എഹമ ഏകെ മാനേകി ഏകൊത്ത തിബനി ദജ്ജിയ വുദുലെന്നു ഗെല്ലേനേ ಏಕಮಕ ಮಿಸಾಲಕ ಬಯಮ್ಮಿ ಮಿ ಬನಂಜಿ ಹೆಚ್ಚೆಂಗೆ ಅಳುಗಣ ದೇಗೋತಕ ಮಿಗೆ ಬೈ ತಫ್ಸೀಲ್ ಹಮೈಕನೆ ಮಿಹೆ ಮಿಹೆನ್ನೆ ನುಪುನೆವೆ ನಾಮೈಕನೆ ಏಯ್ ಏಗೋತಂ ಇಂದೆ ನಿದಾ ಕೊಮ್ಮೆ ಮಿಹಕ ಉದುಲೆ ನುಗೆಲ್ಲೆನೆ ಎಹೆಂಗೆಸ್ ಪುನೆಗೆ ಹೈಗತು ಗನುವಾ ಏಯ್ ಕಿನೆ ಏಗೆ ಮಿಹ ಮಿಹುಂಗೆ ಬತಿವೆ ನಿದಿ ತಫಾತು ನಿದಿಗ ತಫಾತು ಮಿ ಬಯಮ್ಮಿ ವರಗ್ಗದ ಕೊಳತ್ತಿವೆಗೆ ಹಮ ಒರುವವೆಗೆ ನಿದಾ ನಿದಿ ನಿದಾಲ ಮಿಹುಂ ತಿವೆ ಬಯಮ್ಮಿ ಅಹನ್ನು ಕೊಳತ್ತಿವೆಗೆ ಅಮ ಕೊಳತ್ತಿವೆಗೆ ಮಿಹುನ ನುವೆಸ್ ಎಂಗಿ ತಾಯವ್ವೆಸ್ ನುಜೆಹಿ ഹമ ഒറുവകൻ നിദാല ഫദൻ നിദാല മിഹങ്ങ ബൗള കുളത്തി വെയ എഹം വെഗൻ എമിഹുന കന്നെ കൊമ്മ കമ കുറവുനസ് എഹാവര നിദാല എഹാ ഗദ നിദി നിദാല മിഹ എമിഹു വുദു ഗെല്ലെ എമിഹു ജേന വുദു കുറൻ എ ഫദൻ നിഞ്ചകു ഹുവ ഫെൻ ഫെൻ നവര നിദജ്ജി അഗെ കുറൻ ജേ എ സബബകി ഷെയ്ഹു അൽബാനി മുഹമ്മദ് നാസിറുദ്ദീൻ അൽബാനി വിദാള ഫൈന ബസ് ഫുളൻ മി എ കലിഫാന വിദാളവനി എമി ഗർമു ഗെമ ബോട ഇൽ മെറിയായ കലിഫാന വിദാളവനി തിമന്ന ഇദ്ദോ കുറ ഗോഹെമി ഇന്ന് തിവന്ന കാരികം മിഹക്കു നിദാഫേ മീനി കൊള ഇന്ന് ഏന വയബ്ബേർ കൊല്ലാഫി തിവന്ന അടുവസി വെച്ച് വയബ്ബേർ കൊല്ലാഫി ഏന ദെൻ ഗമദ്ദേൻ ഫെറുമുങ്ങന ഹേലാഫി ഹേലിമ തിവന്ന പുനഫീമെ വേബെ ബുല്ലുഗെല്ലു നിനു ഹെത്തി നിദാഫേ നിദീമ പുനെ തിവന്ന കുളങ് ഇതെങ്ങനെ മീനിതി ദെൻ തിവന്ന പുനെ ഫഹരഗ വയബ്ബസ് ബേർ വെദാന്നു നുവേ ബേരന്നു വേ തിവന്ന ഗെബ്ബസ് വയ എമ തിവന്ന ഷെയ്ഖ് അൽബാനി ദാന എദ്വഹു സുര ഫെരിഗൻ തിവന്ന ge ra'ayaki timan kalifan ge ra'ayaki evara ifadan injen nidafiya wudu kuran jehene e nakan nengunu wa beer kollawunu kame ekam sheikh alwan adosta wa afi ha professor at omme akas eha gadan injen nidejji ya rangali wudu kollun ena na wudu kuran jehene ihtimal wa kina tandoru ekko tandorulun filawara മേര മടു നിധി നിധിമാസേ ബയഫറബദേ ഹമ നേഗി ഗെൻ ഹമ തന തന്ദറു നേഗി ദെൻ ഏ കവസ് നിദേന ഹെന്നൻ ഹെന്നുവേ ക തനുഗ ഹിഗാ ഹുരിയ കമ എങ്ങേ ഗോതഗ നിദേന ത നേ ഏ വരകന്നു ഏ ഹ ഇൻജ ഏ കസി എന്നുവ നിദേന ഹെന്ന അരീന്ദു കുലാ അരീന്ദു എക്കൊർ രീന്ദു കുലാ ഗെച്ച ലാഗ നമാദ കുർ റസൂലുള്ളാഹി സ്വല്ലല്ലാഹി അലൈഹി വസല്ലം നിമനാ കുറവ എക്കൊ തിരിവസ് മതിവസ് തിരിവസ് മതിവസ് മുളി ഹെദും എക്കൊ റീന്ദു കുലാ দেন আনে আমি রাইকুলে গেছে মনে হেদুং এক রাইকুলে আগে একাম তিরি রাতা হেং কুলে তাম বিসাগ হিমেনে না মাসলে এ এ রব্বস মাসলে নে হ্যাঁ এ রব্বস মিহার এগে এবং ইহতিমাল দেন মিহার ঠিক ঠিক মিহার অতি আগে এক করেন না রাতে বেশ নু এক দনে বেশ নু এমে এতি নাঙ্গল ওয়ান কাম ফেন নাই আমিগে বাহারি হেঁকুদা মধু কুলে আসে বাহারি কালা কুলে আসে বাহারি আমি ইদি মাসাই আমি এক করি দুলেন নুনে দোনেন নুনে রিন্দু রিন্দু আই দে এ সওয়ালে কুরি আমাদের তিনি এং খিয়ালে গেনি আমি এ সওয়ালে কুরি এ সওয়ালে কুরি দেমে আনে মাটি মিসার কর রিন্দু ফতিরি রাইবি নেকি নে গাদা এগে দেন এমিয়া কো ফয়সলা করে দেন এগে জবাব দেন বিষ্ণার বিষ্ণন জি হেন বিষ্ণার মাগো তো কি এক কর রাতে বেসনু এ না এক কর রিন্দু লে বেসনু দেন বান কি নে এম বি মাইনা হুদ্দা বান কম ফেন্নান এ সব কি না এক কর রিন্দু লে বেসনু এ একক রাতে বেন রাতার ইন্দুলা লেবে একং একং একং আ আ আদ গুণত কিউম ওয়াজিব গুণত কিউম কি ওহ পাচ্ছা গুণত কিউম কি ওয়াজিব কাইনো আ আ নে নে নে নে এ শাহাদাত বোন দিনে না ফরসা ইসলাম দিন বোন গে দিন না ইসলাম দিন বোন দিন ও আ কোটা তাফসীরে মিহার মিদানি মিহার এই আনে তাহনীহ কুরমি না তাহনীহ তাহনীহ কুরমা কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কামে সুন্নতে এই তাহনীহ কুরমা কি তাহনীহ কুরমা কুরআন কুরানি কুরা কাদর করে দেন আজওয়া কাদর লিবে জি আজওয়া আজওয়া কাদর কি খাস কাদর এই এক কাদর কোলা কোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একালে এক ফানুকে দাইপ পড়ম হেম ফিতালা কুড়া কুড়া কাদর কোলা কুজা তালিয়ে কা জাসাল আজওয়া কাদর এদে মাই মিহে গাতুন একান কল্লুন রাঙ্গাল মাই মিহে গাতুন তাহনীহ কুরুম শাহাদাল লিয়ে ফবন দিনুন এক গত কা সাবিত ওয়া কামেন নু এই কি আদি মা বহু তাটে গা এই এক গত কা সাবিত কামেন নু এই কি কুড়া কাং হিয়ে বসনু আনে সাবিত নু কামে কক গেন নু আনে এক গত কা মি গত তাহনীহ কুরুম জি আ কুরি সুরা কুরা মঙ্গন কামে বেশ দালি লেগে মচ্চ বিনা আগে মঞ্জা তা কুরান জি এনি আ আ এ বাঙ্গিয়া গামে দিন মাসেন নেই এখান কুরিয়া সব বাকি এই মাইং আমা ফাদাইল আমাল গে তেরে গে হিমেনে কামে কামাকি এই ফাদাইল আমাল গে তেরে গে হিমেনে কান্তত ওয়ারক গিনা ইলমের মিদাল মনে দয়ি ফারিস আমাল কোরি দানে এই ফাদাইল আমাল গে তেরে গে হিমেনে কামে কাম কাওয়ানা আমাল তো হগে মাইকা একাম একাম বেহ গতং আসিং হাদিস দয়িফ কামা ইলমের মিদাল বেফানি একাম দয়িফ কাস এ চাং আমাল কোরাই দান সব কি এখন এই হুকুমে বিনা আগে বা কামে নং এই কি এক কাম পে ধরনে কা কুরি সুরা কুরাম গা কামে দান্নাবে কালু দান্নাবে কালু গে তেরিং সাবিত কামে এই খানা তো কাম পে ধরু গা কুটা কুজ্জা গে বাঙ্গে ওয়া তো কাম পে ধরু গা গামাই দিনো এই কুরি সুরা দান্নাবে কালু কামে সাবিত আ কামে একাম কই হাদিস দয়িফ নো কুরি আস মাসালে নেই তারাবি নামাদুগা আ কুরসে কুরআন জিহেন তারাবি নামাদুগা কুরহে দিমা আজ্জা কুরসে ইদা কুরআন জিহেন আত্তাহিয়াত নু কিয়া আ মাসসে নু জাহা কান নু জিহেন আত্তাহিয়াত নু কিয়া হাতারে কুরিয়া মাসসে এনে আমি হার দাম নামাদুগে বাহারে একারে ফানে গোতা কুরা বা আত্তাহিয়াত নু এমমে ফাহুরা কুয়াতুগা আত্তাহিয়াত কি বাহারে বাহারে এমমে ফাহুরা কুয়াতুগা আ তিনটা কই কফিয়া এহেন নো এরম ভিতুরিয়া বি ভিতুরি মার ভিতুরি গে সে ভাই একারে ফান কোরে বি গতে এই এক গতে তিনটা কই কোরে বার এব সত্তাহিয়াতে নো কিউ বা ফাহুম এমে ফাহুম আত্তাহিয়াত কো তিনটা কতে এক করতে দু আ এরম রাঙ্গালো বিস এ না আনে রাখো তে স্তে দুই নামা তে দু এফা দেন হাতার বন রাখো তো আত্তাহিয়াত কি কাম আ আ এরম দেন আনে রাখো এক কফা করছে ইদা করলি মারাঙ্গ আনে আনে কাতে দুই রাখো এক কফা করছে ইদা করি যা තියෙනවා ඒ කාෆර් මජූසියක පහතක මජූසියක කන කුරාන නමාද මජූසින් එමිස් මිහුම් මේ ඉරන් අලකන් කුරානේ අලිෆාන අලකන් කුරානේ ආ මෙහර ඉරන් අලකන් කුරාන මෙහ කන කුරාන නමාද ඒ කාෆරු ආ එතන එව්වේ සෙච්චෙන් නොකිය හනොයිනුන් හමෙන් මරන් අලි හනොයිනුන් මරන් ඇයි එන එක බෑවරිනු ඇයි එනන් එබැන්ගේ සුන්නතුන් සාවිතුනෝ ආ කමකන් එහෙම එන යා බෑවරිනු වි ආ මම ආ මී බොඩු මිහකු නෙත්ත සවාද ඔන් ෆහින් නොබලාසිය කනවන පාතිල. මෙහන් නමාද පාතිල වහන මච්ච බලහරියස්. ෆහතන් එඹුරි බලාලාසිය නමාද පාතිල වහන. මෙන් ඉෆරාත මෙහෙම් කලි එල්ලගෙන නමාද පාතිල යනවා. නමාද පාතිල වහන බෙලුමුන් නමාද පාතිල වහන මච්ච මෙහෙන් අද බලාලනුවත ෆහතන් එඹුරි බලාලාසිය. කොන් නමාදක? ආ ආ ඒ දෙන් මස්සෙනු දේවන ජමයන් හෙදේන දැන් හෙදේකමක් ගින ඉල්මිරින් විදාලවන්නේ බයෙන් ඉල්මිරින් විදාලවෙ දැන් මිස්කිතුගේ ෆරතම ජමයන් නේම ෆෝ දේවන ජමතන හෙදේන දැන් කුරඤ්ඤ කුරාන ෆර්දී කෝ එම් විදාලව ඉල්මිරින් සිකෝ කු සොහගත කි හෙදේන ජමයි දැන් ඒනා ඒ දෙන් ෆරතම ජමයන් අස්ල ජමතකි දැන් අනෙන් හෙන් මස්සෙන්නේ දෙමි හොන් දෙමි මේ යකුණින් මනාකම සෙන්නාක ඔම් ෆාතිමු තනෙග්ග බහට්ටයලු නංගලි තනකු බහට්ටය මහර සයිද රසූලුල්ලාහ හදිස් වන්නේ උමිරතු අන් අස්ජුද අලා සබාති අබෝ තිමන් කලිෆන අමුරු කුරේගෙන් වනී හයිග්ුණ වනෙග්ග වච්ච සයිද කුරුමාට හයිග්ුණ වෙන් දැස්සන් ජීන ඒක තෙරෙග අයිබ් වසීමනේ අයි මිහෙන් ජසීම කන හුදේන එයා සයිද ෆුරි හැම වාගොත ත සයිදස් කුරන් ජීහෙ සයිද වාගොත එහෙම වීම හතිමු බාබ්වැල හදන් හතිමු බාබ්වැගෙන් නොවන තලම් මච්චකු බාබ්වන් ජීහෙනි උස්තානෙක්ක උස්තානෙක්ක බාබ්වැල දැන් එන කියවන් ඉසින්නෙරු එන විශ් නෑලේ ෆද තනෙක් කෑරීග හතිමු බෑන් දැලේ කර තනෙක් කෑරීග ඉසින් දෙලා ඊග කොන්දක් මෙ ආදුර ජෙහෙලා කරු සල් කියවන් ඉන්නරම තංගල දුර ජෙහෙලා කර බේබුම බෙහෙට්ටුම ඔහෝ ඒක බණ්ඩුම් බේවියස් මස්සගේ ආ ලංගාලාසති දැන් ලංගාලේ හිඟාතනක දොනු බෙහෙට්ටුන් ඒ මිසහා කුර්ආන අල්ගොණම ගේ ජෙහෙ මහයිකොන් හිතන් අල්ලාහ් සුබ්හාන තාලා කලාම් පුළ ඒ හිඟාතනක නුජෙස්සුන් ඒ ගස්තුක නුජෙස්සුන් හිඟාතනක ආ බෙන්දෙන් ඔහොය උස්වැජ්ජේ හීගතුක හිඟාතනෙන් නුනේ මෙම්බරා කියේ ආ ගොණ්ඩිමත් ඉගස් බෙන්දෙන් ඒ උස්තනෙක් ගවාකේ හිඟා ආමුක හිඟා විගා උලතනෙන් නුනේ කියේ මොණිමතිකස් වෙන උස් වෙනුම් දැන් ඉල්මරි මිදාලවනි හිඟාතන වර තංකොලන් උස් වෙනුම් ඔහෝ ඔහෝ හිඟාතනකේ මර හිඟාතම් මි කියන්නේ මිතම් වෙස් මි හිඟාතම් මි තලොම් මති මිතනක් කියන්නේ මිතානු බාන්දාර වර උස් තනෙක් ග බාන්දාර ඈ ආමිසක රුම ෆයිජ්ජහලා හදෙන් එහෙන් හාලෙ දෙහෙන් ගොතෙන් නැතියා එහෙන් ගොතෙන් නැතියදෙන් බෑන්දයි දාන බයෙන් මෙන් ෆෙනේ දෙන් එතලම් මතක සකම කුවේ දෙන් ගුරුවානක් කුඩක හිතරාම් කියනු ඒ ගුරුවාන ජීහනේ මායික් කොන් හිතා නුවන් හරාන් එච්චෙක් ගෙවිය ෆාරිතරේ ගෙන ඒනෙම් මස්සරෙන් නෙගේ එක ඒනෑ ඒනකන්නේ හෙංගොතේ ena kanne ege salaame vene vesiraten etanakum ena maame fandeche vije ena kan ekam hari aandani hodami hunge aandani anu baawan e mihun ege faaferiwan hodami ekam misaga timaen aandani libe waru wima tima egen salaame banji hene den aden e majburiyatta e misalaka e aandani ena kanno aandani eda masakkai faraafena jene kam salaame ফিরিং কুজা জে দেতি মে এগে বার আগু বড় তিছ আগু হে ছতে নাবার হে মাগু হে তি কাতে লিয়াকাস দেখাম ফোরা আনু হু হু মিয়ার দিহে মি কেন গীতা বাকারি এ গীতা বেস দেতি বাকটকা গীতা লেখা বেস দেতি মিমনি বাকটকা গীতা লেখা ফিরিং কুজা কা বেজি গীতা বেজা হামদে গীতা বাকারি বেজা দে বাকারি হেননুনি বাকটকা গীতা লেখা হাম দেতি ওয়াকে নাসলুম বাকারি গে নাসলুম বেজা বাকারি গে বেবার নাসলুতা দেয়তি এই ফির জিনসেন নেং ইয়াকুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাও কোফায় আ বামিহার এ আকীকা কি এই ওয়াজিবেন নুন দে বাহি ফোরামি হুন বাইং ইলমেন বিদালবে তানাবাসকং হুরি মিহাগে মাচারে ওয়াজিবি তানাবাসকং হুরি মিহাগে মাচারে ওয়াজিবি আনে এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমর করবে আসেবে আনে কাইবেন কুল্লু গুলামিন মারহুনুম বি আকীকাতি কমে কুড়া রসুল্লাহ কুল্লু গুলামিন মারহুনুম বি আকীকাতিহি কমে কুজ্জে বিহা কমে কুজ্জেন এনাওয়ানি রাহুনেগগে গতুগা বেবিফে এনা আকীকায়া আকি আগিয়া কাতিলিমা এন সাজাহাই বা রাকি রাহুনেকে কুজ্জা আকি আকীকায়া একুগা বেবিফা ওয়া রাহুনেকে আকীকাকে বদলুগা বেবিফা ওয়া রাহুনেকে কুজ্জা আকি হাদিসগা এমে ওয়াগে কি মি বাইং হাদিস তাকুং এবা দালিল কুরে ওয়ারা ওয়ারগাদা কামেক কামামে এম বিমা কমে কতে জুমহুর ইলমের মিদাল জুমহুর ইলমের না মিদাল গিনা ইলমের মিদাল ওয়ানি এই সুন্নাতুল মুআক্কাদা একে গাদাবে গেমবা সুন্নাতে কে এই ওয়াজিব নে কা বাইং ইলমের গে মিদালবে ফোরা মিহুং গে মাচ্চা ওয়াজিব কে এই ফোরা মিহুং গে মাচ্চা দেন বাইং ইলমের গে বাহার মিদাল কুজ্জা বড়বে গে মিসা কুজ্জা কাতিলা হানতে এ কুজ্জা আমিল দেবে সে কুজ্জা কাতিলে বিদানে কুজ্জা গে মাতে আসলু বাপ্পাকে হক গেন এই এই বাপ্পা এন আল্লাহ বাপ্পা আল্লাহ দেবা নিয়মতে বে নিয়মতে শুকর আদা কোন গতন করেন জিহে কামেন এই বাপ্পাকে হক গেন হাকিকাত বে এই আ সুন্নাতুল মুআক্কাদা ইন এদেম ওয়াজিবেন নুম ফোরা ফোরাঞ্জা জিহেন কান কুরআন ওয়াকি এবা তানাউস কামে হুরজিয়া কান কুরআন জিহেন আকিয়া কাতিলেন জিহেন আমিহার এই উদুহিয়া ইয়াং হুরি হুরি হা শর্তে আকিগা বেসেবার উদুহিয়া কাতিলা উদুহিয়া কাতিলার বানি জিহেন মুসিন্না মুসিন্নায় মুসিন্নায় কাতিলেন জিহেন এই দেহার দেহার ওয়েফা বাকারি দেহার দেহারা দা বাকারি ফুদেন দেহারা এভর কুড়াই চেক কাতিলা গেন নোয়ান মজবুরি হালতে গেন নোয়ান এভর কুড়াই চেক কাতিলা গেন নোয়ান দেন আয়েবেন হুরে গেন নোয়ান আয়েবে লো আবার ওয়ে গেন নোয়ান কামফাতু গে মাসলাং ইদে গেন নোয়ান কামফাক কে ডিফাইন ইদে গেন এভস আয়েবেন হুরে গেন নোয়ান কোরু এচ্চা কাবে গেন নোয়ান আয়েবেন হুরে গেন নোয়ান এ মানা কামে কাহাগে কেন কেন্ডে নে গে কামফাতে ঠিক আহ আতি ঠিকান্ত হগে ওয়াহকে দাক্কানে আর বাইক কুদিং এবার লেবার করব মানে এনাকে ফুরাগাস ফরাতুকে আওরা হিসাব ফালওয়া হিসাব দেবা নামাজ বাতিল বেদানে দেন পানেকে আর কোন নুকরে দালিলা কা কোন নুনি বনাকা একম আওর কাশফু বেজিয়া নামাজ বাতিল মুগা কাটিগেন বে নামাজ বাতিল না গাওর কাশওয়ানি এনা এঙ্গে হালুগ একম বেজিয়া দি হাম বডং গাস্তু কুরবে বাহাকে কেন কেন নামাজ বাতিল ওয়ানে কাম এই গাস্তু কেন গেবে এঙ্গে নেগি নেগি হুরে ফালু বেস দে মাসলে নে নামাজ বাতিল নু মান নেগো বেগ গেতে রে কাশ বেজিয়া কা একম কু গাস্তু কে এনা গেবে এঙ্গে তি মান্নাগে ফুরাগাস ফরাতু গেবে ফালু ওয়াকা এহেম বেজিয়া নামাজ বাতিল মুং একাশিগেন বে দেম বুনাং ইচ্চে কি মিসাল বাইকুনু ಉರುವಮುಂ ಮಿಸಾಕ ಬೈಮಿ ಸೋಟು ಕೊಳುಲಾಗ ನಮಾದಂಗೆ ಬಾ ದೇಮಿ ಹುಂ ರುಕುವದ್ದಾರ್ ನೋತ್ತ ಸಜಿದಾದ್ದಾಯರು ಗ ನೋತ್ತ ದೇ ಸಜಿದ ಮೇದಿ ವಿನ್ನಾರು ಕಕು ಕಶ್ವ ಏ ಮುಳಿ ಮನಾ ಕಮೆ ಎವೆ ಸಮ ಎ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಮ ಅಮರ್ ಕೊಳವ ಪ್ರತಿ ಎ ವರು ರಕ್ ಅನೆ ನಿವಾ ಕುರಂ ಎಂಗೇ ವರು ಏನ ನಿವಾ ಎನ್ನುವೆ ಬೈ ಮೇ ಮಿಹರ್ ಹದ್ದು ಫಾಣಾಗ ನೋದಾಂಗಿ ಎವೆಸ್ ಕಮೆ ಹದ್ದು ಫಾಣಾ ಎಂಗೋಸ್ ಕೆನ್ನುವಾನೆ ಶರೀಗತು ಮನಾ ಕಮೆ ಎ ಹದ್ದು ಫಾಣಾಗ ದಿಯುಮಕಿ ಐ ದೀನಂ ಇತುರು ಕುರುಮುಗ ಸದ್ದು ಫಾಣಾಂಗೋಸ್ ಗೆನ್ನುವಾನೆ ಮಧು ಕುರುಮುಗ ಮಧು ಕುರಿಮ ಸದ್ದು ಫಾಣಾಗೆಂದಿ ಇತುರು ಕುರಿಮ ಸದ್ದು ಫಾಣಾಗೆಂದಿ ಏನೇ ಅಲ್ಲೋ ಸುಮಾನ ತಲ ರಸೂಲ ಅಂಗಾಫಿಯೋತಿ ಎಮ್ಮೆ ಬೊಡುಮಿನ ಕಬ್ಬಹಟ್ಟನ್ ಜಿಹೇನಿ ಕರಿಮತಿ ಮೇದರೆ ಕರಿಮತಿ ಮೇದಂ ಏನಂ ಎಮ್ಮೆ ಮಚ್ಚನ್ನೆಗೆ ಫಬೆಹೆಟ್ಟೇನಿ ಎವ್ರ ಮಚ್ಚನ್ನಗಾಗೆನ್ನುವಾನೆ ಗೋಸ್ ಹದ್ದು ಫಾಣಾದಿ ಅಯ್ಯ ಕರಿಮತಿ ಮೆದವ್ರ ಮಚ್ಚ ಏನ ನಗಾಫಿಯ ಹದ್ದು ಫಾಣಾದಿ ಅಯ್ಯ ಎಹಂ ಬಿಮ ಕಾರಿಮತಿ ಮೇದಂ ಎಮೆ ಮಚ್ಚೇನ ಬಹಟ್ಟಾನಿ ಬೊಡ ಕುದಿ ಕುದಿ ಸೋಟು ಕೊಳ್ಳಾಗ ಮಿಹಾರು ಮದೆಕೊಂಡು ಫೆನೆ ಕುದಿ ಅನ್ನ ತಾಂ ಏ ಗೊತ್ತು ಕೈ ಸಂಗಳೆನ್ನು ಏ ಫರ್ದು ನಮಾದುಗೆ ಫಹುಂ ಕರೆಗೆ ಫಾನ್ ದುವಾ ವಿದಾಳವಿ ದುವಾ ಎಗ್ಗೋದಕ್ಕೆ ಸಾಬಿತವಾಗನೆ ಕರೆ ಫಾನ್ ವಿದಾಳವೇ ದುವಾ ಏಕಮಗೋ ಸಾಬಿತವಾಗನೆ ಮ್ಯಾರ ದುವಾ ಯಕಿ ಏಯಿ ಎಕರೆಗೆ ಫಾನ್ ವಸ್ ಕುರಬ್ಬಾನ ದುವಾ ಮ್ಯಾರ ಬಯತಂತಂ ಹೆರಿ ಎಮಿ ಹೆಗ್ಗೆ ಮ್ಯಾರ ಎಜಮಾನ ಕಿ ಏಯಿ ದೆನ್ ಅರಬಿ ಅರಬಿಂ ಹಮ ಕುರಂಬಿ ಸಾಬಿ ಕರೆ ವಸ್ ಅಸ್ಸಲ ಕರೆ ಫಾನ್ ತಿ ಕುರಬ್ಬಾನಿ ಕೊಂ ದುವಾ ಎತ್ತೋ ನಮಾದುಗೆ ಫಾನ್ ನಮಾದುಗೆ ಫಾನ್ ದುವಾ ಕುರಮಕು ಮಸ್ತಲೆ ಎನ್ನೆ ಹಮರಂಗಳು ಏಯಿ ಏನ ಬೇನು ದೈ ಅಸ್ಸಾಬಿ ಕರೆ ಮೇ ಬೇಕರೆ ಬೇನು ದುವಾ ಫುಲೆ ಕುರಬ್ಬಾನಿ ತಾ ಹಾಂ ಜಿ ಕುರ್ತಸ್ ಬಿ ಕುರಿಯ ಕುನೆ ಹಮ ನಮಾದ ನಿಯುಮಾಯ ಕೋ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ರಿವಾಯತ್ ಗೆ ಬಾರಿ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ ರಹ್ಮತುಲ್ಲಾಹ ಅಸ್ಸಲಾಮು ಅಲೈಕುಂ ರಹ್ಮತುಲ್ಲಾಹ ಮಿಯಂ ವಿದಾಳ ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ಫರ್ತಾಮಿದ ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಏ ನಮಾದ ನಿಮುಂ ಕ ಅಂಗವಾಲ ಅಲ್ಲಾಹು ಅಕ್ಬರ್ ಮಿಯಂ ವಿದಾಳ ಫದೆಂ ಅಸ್ತಗ್ಫಿರುಲ್ಲಾಹ ಅಸ್ತಗ್ಫಿರುಲ್ಲಾಹ ಅಸ್ತಗ್ಫಿರುಲ್ಲಾಹ ಏ ಫಟ್ಟವಾನಿ ಜಿ ಕುರ್ತಸ್ ಬಿ ಏ ಕರೀಫಾನ ಬರಹಿಂ ಸಾಬಿತ್ ಎದೇ ತೆರೆಗೆ ದುಆಯ ಕ್ಯೂಂ ಏ ಕರೀಫಾನ ಕಿ ಬ್ಯಾಕುಂ ಸಾಬಿತ್ ಎನ್ನು ನಮಾದ ನಿಮಫಹು ಜಿಕ್ರ್ ತಸ್ಬೀಹ ದೆನ್ ಜಿಕ್ರ್ ತಸ್ಬೀಹ ಕ್ಯೂಮಫಹು ಗ ಜಿಕ್ರ್ ತಸ್ಬೀಹ ಕ್ಯೂಮ ಫಹುಗ ಏನ ದೆನ್ ಬೇನು ದುವಾ ಏನ ಕುರವಿದಾನ ಜಿಕ್ರ್ ತಸ್ಬೀಹ ಕ್ಯೂಮ ಫಹುಗ ಏನ ಬೇನು ದುವಾ ಏನ ಕುರಂವಿ ಬಾಕಿ ದುವಾ ಏನ ತಂಗ ಸಾಬಿತ ವಾಕನ್ನೆ ದೆನ್ ರಮ್ದೊಮ್ಮಹು ಎಕಿ ದುವಸ್ತ ಹುಗ ಎಕಿ ದುವಾ ಹೆಂದು ಸಾಬಿತ ವಾಕನ್ನೆ ಆಯಿಷತ್ ಫಾನ್ ಇದ್ದಹು ಸುವಾಲ್ ಕುರವಿ ಅಲ್ಲಾಹ ರಸೂಲಾಯ ಅಲ್ಲಾಹ ರಸೂಲಾಯ ತಿಮಂಕಮನ ಲೈಲತುಲ್ ಖದ್ರ್ ವಿಲೇರೆ ದಿಮಾವಿಜ್ಜ ಎರೆ ತಿಮನ್ನ ಕಿಯಾನ ದುವಾಯ ವಿದಾಳ ದೇವ ಬಲ್ಲವಾರೆ ಏನು ರಸೂಲುಲ್ಲಾಹ ಸಲ್ಲಲ್ಲಾಹು ಅಲೈಹಿ ವಸಲ್ಲಂ ವಿದಾಳವಾರೆ ಅಲ್ಲಾಹುಮ್ಮ ಇನ್ನಕ ಅಫುವ್ವುನ್ ತುಹಿಬ್ಬುಲ್ ಅಫ್ವ ಫಅಫು ಅನ್ನಿ ಅಲ್ಲಾಹುಮ್ಮ ಇನ್ನಕ ಅಫುವ್ವುನ್ ಹದ್ದ ರಸ್ಕ ಇಬ ಅಲ್ಲಾಹಿ ಗಿನ ಗಿನ ಅಫು ಕುರವ ಫರಾತ್ ತುಹಿಬ್ಬುಲ್ ಅಫ್ವ ಅದಿ ಅಫು ಕುರವ ಲೋಬಿ ಕುರವ ಮುಯೆ ಫಅಫು ಅನ್ನಿ ಏಹಂ ಬಿ ಮತ್ತಿಮಂ ನಯ ಅಫು ಕದ್ದೆವ್ ವಾಶಿ ಅನೈ ನೈ ನೈ ನೈ ಖಾಸ ಕೊಫೆ ನೈ ನಮಾದುಗೆ ಫಹಮಿಸಾಗ ಮಗರ ನಮಾದು ಫಹುಂಗೆ ಬಾರೆ ಬೈ ಜಿಕ್ರ ಖಾಸ ಐ ಮಗರ ನಮಾದುಗೆ ಫಹುಂಗೆ ಬೈ ಲಾ ಇಲಾಹ ಇಲ್ಲಲ್ಲಾಹ್ ವಹ್ದಹು ಲಾ ಶರೀಕ ಲಹು ಲಹುಲ್ ಮುಲ್ಕು ವಲಹುಲ್ ಹಮ್ದು ಯುಹ್ಯಿ ವಯುಮೀತ್ ವಹುವ ಅಲಾ ಕುಲ್ಲಿ ಶೈಇನ್ ಕದೀರ್ ಎ ದಿಹ ಫಹಾರ್ ದೆನ್ ಕುಲ್ ಅಊಜು ರಬ್ಬಿಲ್ ಕುಲ್ ಹುವಲ್ಲಾಹು ಅಹದ್ ಇಖ್ಲಾಸ್ ಫಲಕ್ ನಾಸ್ ತಿನ್ ಸೂರೈ ತಿಮ್ ಫಹಾರ್ ಪಿಯಾ ದೆನ್ ಫಾತಿಸ್ ನಮಾದುಗೆ ಸಮಯ ಗೊತ್ತಾ ದೆನ ಎ ದೆನ ನಮಾದುಗೆ ಆ ದೆನ್ ಎಹೆನ್ ದುಆಯನ್ ನೈ ನಮಾದುಗೆ ತೆರೆಗೆ ಇಸ್ ನೈ ಬಾಕಿ ದುಆಯನ್ ಎಹೆನ್ ಸಾಬಿತ ವಾಕ ಏನಾಮಿಲ್ಲ ಕೊಗ್ಗೆ ಮಸ್ಸಲೆ ನೈ ಕಮಫೆನ್ ನನಿ ಎತಾಂಗ ನಮಾದು ನಿಮಪ್ಪಹು ಆದೆ ಮಸ್ಸಲೆ ನೈ ಏ ಜಿಕ್ರ್ ತಸ್ಬೀಹ ಕಿ ಮಕಿ ಏ ಫರ್ದೆನ್ನು ಸುನ್ನತೆ ಮಸ್ಸನೆ ಇದೆ ತಿರುಗಿ ದುಆ ಕೊಲ್ಲಿಯಸ್ ಮಿಸ್ಕಿದ್ವ ನಮಾದ ಹುಣ್ಣಯ್ಯ ಆ ಏಕಾನಿ ಕುರಾಯರು ಕಿತಮ್ಮೆ ದಿಗು ಕುರೇಸ್ ಮಸ್ಸಲೆ ನೈ ಏಕಮ್ ಜಮಾತ್ ಕುರಾಯರು ಕುರು ಕುರುನ್ ರಂಗಳಿ ಜಮಾ ಇಬ್ಬಡು ನಮ ಮೀದ ರಂಗಳೆ ರಂಗಳು ದೆನ್ ರೋದವಿಲ್ಲಾರ ಎಮ್ಮೆ ಸೊಹಕೊಂಗ ಬ್ಯಾಂಗ್ ಅರಿ ದುವಾಯಂಗಾಸ ಎಲ್ಲೋ ಮೀ ಝಹಬ ಲೊಮಾ ವಬ್ತಲ್ಲತಿಲ್ ಉರೂಕು ವಸಬತಿಲ್ ಅಜುರ್ ಇನ್ಶಾ ಅಲ್ಲಾ ಏ ದುವಾ ದೆನ್ ಅಳಗೊಂಡ ಮೆಂದ ಸ್ಕೊಫೈನಿ ಝಹಬ ಲೊಮಾ ಫೆಂಬುಯಂ ಫಿಲಜ್ಜೆ ವಬ್ತಲ್ಲತಿಲ್ ಉರೂಕು ನಾರ್ತ ತೆಮಿಜ್ಜೆ ವಸಬತಿಲ್ ಅಜುರು ইনশাআল্লাহ আদি আল্লাহ ইরাদ করবিয়া আজর ওয়ে সাবিত হইছে তিরাত কো সাইদা রাঙ্গাল নিতাম সাঙ্গাল রাঙ্গাল ভাই তুরি আছে ইনশাআল্লাহ তি রাঙ্গাল এ আল্লাহুম্মা মান রাঙ্গাল দেন তি দোয়া সাবিত তোন ওয়াতন তো এনেগে আল্লাহ আলা কমিয়াকাস মি সাবিত দোয়া মিতাঙ্গ ইসমিনি সাবিত দোয়া দেন যাহাবাল্লাহ মা ওয়াবতাল্লাতিল উরুক ওয়াসাবাতিল আজর ইনশাআল্লাহ মি এমমে মাশুর যিকুর রদা বিল্লাহ ফাকিয়া কোজে গাডিতা এ আকি কে কি কে সুয়াল রোদা চেন কাজা কানো গেলে তার দোয়া কুতি সবাই বাইন্দার তোমা আনিনা এই ফারদের রুকুনে এই তোমা আনিনা কি তোমা আনিনা তোমা আনিনা কমবে তানেকে সামাজে হেলুং এই রুকুনে কমবে হারকাতে গে সামাজে হেলুং মিহা একারি কল এগে মাকাম আত হয়ে জমা দা দে হাদিস গে ইনা নেওতা এনা গে হুলুগে হুরিয়া আইম মে কুরকো কানে ফান করে ফারদ নামাজে কি আসর নামাজ আসর নামাজে মে কুরকো করেবি নে সুন্নাত তা হতে কানে ফান এম মে কুরকো করে ফাতিস নামাজে ইহু সুন্নাই সুন্নাইটা হতে নেই কারিফান এমনি কুরুক করলে বি ফাতিসমাত গিয়ে সুন্নাই দেরা কোয়াই এই নিমুনি ফাসাল সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু বারাক ওয়া সাল্লাল্লাহু সাল্লাম ওয়া বারাকা আলা আব্দিহি ওয়া রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু